চাঁদ উঠেছে গগনে ওই দেখি রোজার ফসল মুখে ঈদ মুবারক বল দলে দলে ও মুমিন ভাই ঈদ গাহতে চল মুখে ঈদ মুবারক বল চাঁদ উঠেছে গগনে ওই দেখি রোজার ফসল মুখে ঈদ মুবারক বল অনেক আশায় ছিলাম মোরা দেখে নুরি চাঁদ সবার মনে বাঁধ ভেঙেছে হয়েছে আজাদ অনেক আশায় ছিলাম মোরা দেখে নুরি চাঁদ সবার মনের বাঁধ ভেঙেছে হয়েছে আজাদ মন্ডা মিঠাই খে সামাই বাড়াই মনোবল মুখে ঈদ মুবারক বল চাঁদ উঠেছে গগনে ওই দেখি রোজার ফসল মুখে ঈদ মুবারক বল কাঁধে কাঁধার হাতে হাত মিলাবো আজ গরিব ধনী একই সাথে পড়বে ঈদের নামাজ কাঁধে কাঁধার হাতে হাত মিলাবে আজ গরিব ধনী একই সাথে পড়বে ঈদের নামাজ আতর গায়ে মাখো সবাই সুরমাও কাজল মুখে ঈদ মুবারক বল চাঁদ উঠেছে গগনে ওই দেখি রোজার ফসল মুখে ঈদ মুবারক বল দলে দলে ও মুমিন ভাই ঈদ গাহতে চল মুখে ঈদ মুবারক বল চাঁদ উঠেছে গগনে ওই দেখি রোজার ফসল মুখে ঈদ মুবারক বল খুশির তুফান বইছে দেখো আজকে সবার মনে আমিও তাই ভাসিতে চাই সেই ভরা প্লাবনে খুশির তুফান বইছে দেখো আজকে সবার মনে আমিও তাই ভাসিতে চাই সেই ভরা প্লাবনে এমন খুশি কোথাও নাই আকাশ ধরা তল মুখে ঈদ মুবারক বল চাঁদ উঠেছে গগনে ওই দেখি রোজার ফসল মুখে ঈদ মুবারক বল এমন অটুট মিলন যেন ছিন্ন না হয় কবু প্রেম প্রীতি আর ভালোবাসার দুনিয়া কর প্রভু, এমন অটুট মিলন যেন ছিন্ন না হয় কবু, প্রেম প্রীতি আর ভালোবাসার দুনিয়া গড় প্রভু। এমডি মেহবুবের কবুল হয় যেন আমল মুখে, ঈদ মুবারক বল, চাঁদ উঠেছে গগনে ওই দেখি রোজার ফসল মুখে, ঈদ মুবারক বল, দলে দলে ও মোমিন ভাই ঈদ গাহেতে চল মুখে, ঈদ মুবারক বল, চাঁদ উঠেছে গগনে তাই দেখি রোজার ফসল মুখে, ঈদ মুবারক বল মুখে, ঈদ মুবারক বল মুখে, ঈদ মুবারক বল।